আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বড় ভালো লাগছে যে রুমটা পরিপূর্ণ। আগে প্রথম প্রথম বেশ পরিপূর্ণ হতো, বরং চেয়ার এনে বসতে হতো, তাই না? বাইরে থেকে এইরকমই আমরা চাচ্ছিলাম। তো যাই হোক, কার্যবশত আপনারা নিজেরা হয়তো ব্যস্ত, তবে যারা ব্যস্ত নন অথচ বসে থাকেন তাদেরকে ইনশাআল্লাহ কিয়ামতে জবাব লাগবে। আমি ইনশাআল্লাহ মোকদ্দমা দায়ের করব এবং বলবো যে অমক অমক লোক আসার সময় থাকতেও আসত না, আমি সেখানে বসে থাকতাম, আমার কথা শুনত না, তারপরে আল্লাহ বিচার করবেন ইনশাআল্লাহ। আমরা যে দুপুরবেলায় যে আলোচনা করছিলাম সে আলোচনার সামান্য কিছু অংশ বাকি আছে, কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাব খুন খারাপের ব্যাপারে। যারা খুন করছে, মানুষ খুন করছে, মানুষ খুন করে তৃপ্তি বোধ করছে, খুন করা এমন একটা পাপ যেটা সর্বনাশী, মানে মানুষকে ধ্বংস করে দেয় বা ধ্বংস করবে এমন পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআ আল মুবিকাত, সাতটি ধ্বংসকারী জিনিস হতে তোমরা, সাতটি ধ্বংসকারী কর্ম হতে তোমরা দূরে থাকো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, বলা হল ইয়া রাসূলুল্লাহ সেই সাতটি ধ্বংসকারী কাজ কি কি? তো তিনি বললেন, আশ-শিরকু বিল্লাহ, সব থেকে ভয়ানক মারাত্মক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, শরিক করা। নম্বর দুই, জাদু করা, জাদু করা, জাদু শিখা। নম্বর তিন, কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যে প্রাণ হত্যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা হত্যা করা। নম্বর চার, আকলু মাল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। নম্বর পাঁচ, আকলুর রিবা, সুদ খাওয়া। নম্বর ছয়, আত-তাওয়াল্লি ইয়াওমাজ জাহাফ, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। নম্বর সাত, কযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিরপরাধ এবং চরিত্রবতী উদাসীনা মহিলার চরিত্রে কলঙ্ক লেপন করা। এই সাতটা জিনিস বড় ভয়ানক, এই সাতটা পাপ, এই সাতটা কাজ বড় ভয়ানক, এবং তার মধ্যে একটা কাজ হল মানুষ খুন করা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান, প্রত্যেকটা গুনাহ আল্লাহ মাফ করবেন, আশা করা যায় মাফ করবেন। এক হাদিসে আছে, কিন্তু যে পাপ প্রকাশ করে, পাপ প্রকাশ্যে করে, পাপ প্রকাশ করে, তার পাপকে আল্লাহ ক্ষমা করবেন না, তবে ঠিকভাবে তওবা করলে সব পাপই ক্ষমা হয় এবং শিরকের পাপও ক্ষমা হয়। এখানে বলা হচ্ছে মুয়াবিয়ার হাদিস, যে ব্যক্তি মুশরিক হয়ে মারা যায়, মানে শিরিক করে মারা যায়, অথবা ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে, সে ব্যক্তির পাপ ছাড়া অন্যান্য ব্যক্তির পাপকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে এখানে শিরকের সাথে কাকে বলা হল, ঢোকানো হল কোন কাজকে? খুন করাকে। আর আমরা আয়াতে দেখেছিলাম সূরা ফুরকানের, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, এখানে ওয়াল্লাযীনা লা ইয়াদউন, ওখানে শিরিক করার কথা আছে, তারপরেই মানুষ খুন করার কথা আছে। এখানে হাদিসেও মানুষ খুন করার কথা শিরকের পরে পরে, এবং বলা হয়েছে আল্লাহ মাফ করবেন না। যেমন কোরআনে আয়াতে আল্লাহ বলেছেন যে খালিদিন ফিহা বা খালিদান ফিহা, জাহান নামে সে চিরস্থায়ী হবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ রাগান্বিত হবেন, ওয়া আআদা লাহুম আযাবান আযীমা, ওয়া আআদা মানে আল্লাহ তাআলা তার জন্য বিশাল আযাব, তো ওয়া আআদা লাহু আযাবান আযীমা, তার জন্য বিশাল আযাব প্রস্তুত রেখেছেন। তো এখানে এখানে আল্লাহ মাফ করবেন না শিরকের সাথে বলা হয়েছে, কিন্তু আপনাদেরকে অন্যান্য হাদিস এবং আয়াতের ভিত্তিতে বলেছিলাম যে শিরকের পাপ আল্লাহ তাআলা কিয়ামতে মাফ করবেন না, তওবা না করে মারা গেলে। কিন্তু হত্যার পাপ আল্লাহ তাআলার ইচ্ছাধীন, কাবিরা গুনাহ, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, না হয় শাস্তি ভোগাবেন। কতদিন শাস্তি ভোগাবেন তার ইচ্ছা, যতটা তার পরিমাণ হয় শাস্তি ভুগিয়ে তারপরে একদিন না একদিন তৌহিদের গুণে বেহেস্তে যাবে, যেতে পারে। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিমকে খুন করার চাইতে জগৎ সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অধিক সহজ। তার মানে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাক, তবু যেন একটা মুসলিমকে খুন করা না হয়। সারা বিশ্ব ধ্বংস হওয়ার চাইতে কঠিন হচ্ছে একজন মুসলিমকে খুন করা বা হত্যা করা। আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আওদাজুহু তাসখাবু দামান ইয়াকুলু ইয়া রাব হাযা কাতালানি হাত্তা ইউদনিহি মিনাল আরশ। কিয়ামতের দিন খুন হয়ে নিহত ব্যক্তি তার খুনিকে তার মাথা ও কপালের চুল ধরে উপস্থিত করবে, আর সে সময় তার শিরাগুলো থেকে রক্তের ফিনকি ছুটবে। সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি একে জিজ্ঞাসা করুন, ও কেন আমাকে খুন করেছে, ও কেন আমাকে খুন করেছে। তা জিজ্ঞাসা করতে বলবে আল্লাহ তাআলার কাছে। পরিশেষে সে তাকে আরশের নিকটবর্তী করবে, আরশের কাছে নিয়ে গিয়ে টেনে টেনে বলবে, আল্লাহ একে জিজ্ঞেস করুন যে আমাকে কেন খুন করেছে। তার মানে কত বুঝতে পারছেন, সেখানে কেয়ামতে মুকদ্দমা পেশ করা হবে, আল্লাহর সামনে বিচার চাওয়া হবে। আরশের কাছে নিয়ে গিয়ে বলবে, আল্লাহ জিজ্ঞেস করুন কেন খুন করা হয়েছে। ওবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুমিনান ফাআতাবা বিকাতলিহি লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে এবং তা নিয়ে আনন্দ উপভোগ করে, মুমিনকে হত্যা করে পরিতৃপ্তি তৃপ্তি লাভ করে, মনে মনে খুশ হয় আনন্দ উপভোগ করে, সে ব্যক্তির নফল ফরজ কোন ইবাদতই আল্লাহ দরবারে কবুল হবে না। এ হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম কার নাম, উপনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইনাল মালাইকাতা তালআনুহু হাত্তা ওয়াইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহ। কি বলছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি কোন লৌহদণ্ড লোহার অস্ত্র দ্বারা ইঙ্গিত করে, এইভাবে এইভাবে যদি মজাক করেও করে, অনেকে মজাক করে করে না, হ্যাঁ ভয় দেখায়, লোহার অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে এইভাবে ইঙ্গিত করে, সে ব্যক্তিকে ফেরেশতাবর্গ অভিশাপ করেন, যদিও সে তার নিজের সহোদর ভাই হোক না কেন। তার মানে খুন করার ইচ্ছা নেই, নিজের ভাইকে কেউ খুন করে, খুন করার ইচ্ছা নেই, সেইভাবে ইশারা করছে, এভাবেই করছে। যদিও ইচ্ছা না থাকে, তবুও এই ইশারা করাটাই তাকে ভীত সন্ত্রস্ত করাটাই হচ্ছে এত বড় পাপ যে ফেরেশতারা তাকে অভিশাপ করেন। জুন্দুম বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউনতিনু মিনাল ইনসানি বাতনুহু। মানুষ মারা যাওয়ার পর সবের আগে কোন জিনিসটা পচে সারা দেহের মধ্যে, কোনটা পচে, কোন দেহটা, কোন মানুষের দেহের মধ্যে কোন জায়গাটা আগে পচে? আগে পেটটা পচবে, কারণ পেটের ভেতরেই তো পচা আছে, তাই না? পেটটা পচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরণের পর মানুষের যে অংশটি সবার আগে পচে দুর্গন্ধময় হয় তা হল তার পেট। ফামানিস্তাতা আল্লাহ ইয়াকুলা ইল্লা তাইয়িবান ফালিয়াফাল। অতএব যে ওদিকে চেয়ার আছে নিয়ে বসেন না, অতএব যে পারবে, যার সাধ্যে হবে, সে যেন হালাল ছাড়া অন্য কিছু না খায়, কারণ পেটেই তো খাওয়া হয়, তাই না? যার সাধ্য হবে সে যেন হালাল ছাড়া হারাম না খায়। ওমান ইস্তাতা আল্লাহ ইউহালা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি বিবিলি কাফফিহি মিন দামিন ইহরাকাহু ফালিয়াফাল। আর যে ব্যক্তি সক্ষম হয় যে সে আঞ্জলা পরিমাণ খুন বহিয়ে তার ও জান্নাতের মাঝে কোন অন্তরায় আড়াল সৃষ্টি করবে না, সে যেন তাই করে। তার মানে জাহান্নাম জান্নাতের পথে অন্তরায় কি হবে? এই আঞ্জলা পরিমাণ খুন, যে খুন আপনি একজন মানুষকে খুন করে হাতে হাতকে রঞ্জিত করেছেন। বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন আত-তাআতি ওয়া ফারাকাল জামাআহ। যে ব্যক্তি আনুগত্য থেকে বের হয়ে যাবে এবং জামাত থেকে দূর হয়ে যাবে, জামাত মানে কোন সংগঠন না, কেউ জামাত মানে সংগঠন বোঝেন না। আজকে এখনই এসার পর চলছে বায়াত, এই দেশে বাদশাহ মারা গেলেন, তারপরে নতুন বাদশার হাতে বায়াত চলছে। এই বায়াত যে করবে না, এই জামাত, তার মানে এই যে একটা জামাত, এই বাদশার আন্ডারে যত প্রজা আছে সবাই একটা জামাত, এই জামাতের হাতে বায়াত না করে যে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, অতঃপর মারা যাবে, সে জাহিলি যুগের মরণ মরবে, তার মানে মুসলমান হয়ে মরবে না। ওমান কাতালা তাহতা রায়াতিন উম্মিয়া ইগযাবু লি আসাবাতিন আও ইয়াদউ ইলা আসাবা আও ইয়ানসুরু আসাবাতান ফাকুতিলা ফাকিতলাতুহু ফাকিতলাতুন জাহিলিয়া। আর যে ব্যক্তি কোন অন্ধ পক্ষপাতিত্ব হক না জেনে যে অন্ধ ফিতনার পতাকা তলে যুদ্ধ করবে, অন্ধ পক্ষপাতিত্ব বা গোড়ামির ফলে ক্রুদ্ধ হবে, রাগান্বিত হবে এবং অন্ধ পক্ষপাতিত্বর প্রতি আহ্বান করবে অথবা অন্ধ পক্ষপাতিত্বকে সাহায্য করবে, অতঃপর সে যদি খুন হয়, সে যদি মারা যায়, তবে তার খুন হচ্ছে জাহিলি যুগে, সে জাহিলি যুগের মরণ মরবে, মুসলমান হয়ে মরবে না। আর ওমান খারাজা আলা উম্মতি ইয়াদরিবু বাররাহা ওয়া ফাজিরাহা ওয়ালা ইয়াতাহাসা মিন মুমিনহা ওয়ালা ইয়াফি লিযী আহদিন আহদাহু ফালাইসা মিন্নী ওয়ালাস্তু মিনহু। যে ব্যক্তি আমার উম্মতের বিরুদ্ধে তরবারি বের করে ভালো মন্দ সকল মানুষকে নির্বিশেষে নির্বিচারে ভালো মন্দ যা সামনে আসে দিল চালিয়ে, হয় বোম মেরে দিল আর না হয় চাকু মেরে দিল আর না হয় গুলি ছুড়ে দিল, একবারে যাকে বলে আন্ধাধন্ধার গুলি, যেখানে যেখানে এলো পাতারি গুলি, গুলি করে সকলকে মানুষকে হত্যা করবে এবং মুমিনকেও হত্যা করতে ছাড়বে না, বরং মুমিন বিচারই করবে, সময় পাবে না বিচার করতে, চুক্তিবদ্ধ মানুষের চুক্তিও পূরণ করবে না, চুক্তি রক্ষা করবে না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় এবং আমিও তার দলভুক্ত নই। তার মানে সেও মুসলমান না অবস্থা না থাকা অবস্থায় মারা যাবে। আহমদের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। আমর ইবনে শুআইব আন আবি হানজাদিহি, আমর ইবনে শুআইব তিনি তার পিতা থেকে এবং তার পিতা থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'তান নাসি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মান কাতালা ফি হারামিল্লাহ আও কাতালা গায়রা কাতিলিহি আও কাতালা বিদুখুলি আও বি যুহুরিল জাহেলিয়া। কি বলছেন হাদিসটা? আল্লাহ আযজা ওয়া জাল সবচেয়ে বেশি অবাধ্য মানুষ সেই, আল্লাহর সবথেকে বেশি অবাধ্য মানুষ সেই যে আল্লাহর হারাম সীমানার ভিতরে খুন করে। হারাম সীমানা কোথায়? মক্কা এবং মদিনায় দুই জায়গায় হারাম আছে, তাই না? এক হচ্ছে মসজিদুল হারাম আর এক হচ্ছে হারাম সীমানা। এই হারাম সীমানার ভিতর পার করে যেখান থেকে ওমরা করতে হয়, সেই জায়গা ছেড়ে যেখান থেকে ওমরা করতে হয় তার ভিতরটা হচ্ছে হারাম সীমানা। এই হারাম সীমানার ভিতরে খুন করা নিষেধ, কিন্তু যদি কেউ হারাম সীমানার ভিতরে কাউকে খুন করে অথবা যে তার খুনি নয় তাকে খুন করে, মানে অন্যায়ভাবে খুন করে, অথবা জাহিলি যুগের খুনের বদলা নিতে খুন করে, এই জাহিলি যুগে কখন মারামারি হয়েছিল তার বদলা নিতে, এখন মুসলমান হওয়ার পরেও খুনের বদলা নিতে চাচ্ছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই হচ্ছে সবচেয়ে আল্লাহর অবাধ্য, সবচেয়ে বড় অবাধ্য। এই হল মোটামুটি কিছু নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে। খুন কত বড় খারাপ কাজ, মানুষ খুন করা, একটা মানুষের প্রাণহানি করা, তাকে দুনিয়া থেকে তুলে দেওয়া, তাকে দুনিয়ার দুনিয়াতে বাঁচতে না দেওয়া, সুখভোগ করতে বা যাই হোক করতে বাস করতে না দেওয়া, এটা বিশাল এক জিনিস যে তার অধিকার, সে অধিকারকে আপনি নষ্ট করলেন, মানে এমন অধিকার যে অধিকার থেকে তওবা করতে হলে বড় কঠিন। এটা বান্দার হক না, বান্দার হক। যদি তার অভিভাবকরা তার পরিবার ক্ষমা করে তাহলে ভালো কথা, আর ক্ষমা না করলে শাস্তি তো বুঝতেই পাচ্ছেন। এখানে সৌদি আরবের যে একটা মানুষ খুন করা হয় তাহলে কত লাগবে? এখানে খুনের বদলে খুন, তাই না? আর যদি পরিবার তার পরিবার পক্ষ থেকে মাফ করে দেয় তাহলে জরিমানা লাগবে। জরিমানা কত? দিয়াত কত? 3 লক্ষ রিয়াল। আগে কম ছিল কিন্তু এখন বাড়িয়ে দেওয়া হয়, 3 লক্ষ রিয়াল। আর আপনারা জানেন যদি কেউ মানে ভুল করেও করে, গাড়ি চালাচ্ছে তার ইচ্ছা ছিল না কিন্তু মেয়ের অ্যাক্সিডেন্ট করে দিল, মারা গেল, তারও ব্যাপার সেই তাই, যদি মাফ না করে তাহলে 3 লক্ষ রিয়াল, তার মানে কত টাকা? 3 কোটি 60 লাখ টাকা দিয়ে তবে আপনার যান ছুটবে, যদি তারা রহম করে। আর রহম না করলে আপনার আপনার গর্দান যাবে, যেমন আপনি অন্যের গর্দান উড়িয়েছেন। গাড়ির অ্যাক্সিডেন্ট ব্যাপারও তাই, যদি আপনি কাউকে খুন করে থাকেন তাহলে আপনাকে হত্যা করা হবে না, কিন্তু আপনাকে দিয়াত লাগবে, যেহেতু কাতলে খাতা। এবার যদি যাকে খুন করা হয়েছে বা হয়ে গেছে তারা যদি মাফ করে দেয় আলাদা কথা, মাফ যদি করে দেয় আলাদা কথা, না হয় আপনাকে তা জোগাড় করতে হবে। আর আপনি জোগাড় করতে যদি না পারেন তো বিভিন্ন ভাবে জোগাড় করতে হবে আপনি, তাছাড়া আপনি জেলে থাকবেন যতক্ষণ না কোন তৃতীয় পক্ষ এসে আপনাকে ছাড়িয়েছে সেই টাকা শোধ করে। এখন আপনারা জানেন মসজিদে মসজিদে কাগজ নিয়ে ঘুরে বেড়ে বহু সৌদিকে দেখেছেন যে তারা বলে যে ভাই আমি এই দায়ে পড়েছি অর্থাৎ তোমরা আমাকে সহযোগিতা করো, এভাবে অনেকেই করছে, কি করবে। তো মোট কথা হচ্ছে খুনের ব্যাপারটা সহজ না, যে কোনো ভাবে খুন করা, ভুল করেও যেন খুন না হয় সেই চেষ্টা। আপনি পাখি মারতে গেলেন দিয়ে একটা লোককে মেরে ফেললেন, মানে আমার তো ইচ্ছা ছিল না পাখি, না ইচ্ছা ছিল না কেন, গাড়ি চালাতে গিয়ে কেউ ইচ্ছা করে খুন করে, কিন্তু এমন সজাগ ভাবে গাড়ি চালাতে হবে যাতে কেউ খুন না হয়ে যায়, এটাই তো উদ্দেশ্য। এই জন্যই এখানে আইন কানুন সবকিছু এবং শরীয়তের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি কাউকে কোনোভাবেই খুন করতে পারবেন না। যে কোনো ভাবে খুন করলে আপনার কি আছে, ভুল করে খুন করলেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে, রোজা রাখতে হবে দু মাস আর দিয়াত দিতে হবে, যদি না মাফ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। অবশ্য এ ব্যাপারটা হচ্ছে তকদিরের ব্যাপার, কেউ ইচ্ছা করে গাড়ি যখন চালায় কেউ ইচ্ছা করে না যে আমি কাউকে খুন করব, কিন্তু আপনি যাচ্ছেন হুট করে একজন সাইকেলওয়ালা চলে এলো, যেমন অনেকে হয় মোটরসাইকেল ঢুকে পড়ল, কিংবা ছোট বাচ্চা খেলতে খেলতে সামনে পড়ে গেল, যার ভাগ্য একান্ত খারাপ তারই এরকম ঘটে, আর তার ভাগ্যে মানে অপরের অপরাধ এসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করুন সেই সব অপরাধ থেকে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।